তাহরিম মানে কি? হারাম করার তকবীর, হারাম করার তকবীর দেন আল্লাহু আকবার, আর সেই সঙ্গে দুটো হাতকে তোলেন কিভাবে? এইভাবে হাতের আঙুলগুলো না জমা থাকবে আর না এইভাবে খোলা থাকবে, মাঝামাঝি স্বাভাবিক থাকবে। হাত কদ্দূর তুলতে হবে, হয় কান বরাবর না হয় কান বরাবর, কান বরাবর মানে একটু নিচে নামবে হাতটা, হ্যাঁ হ্যাঁ এতটুকু যদি হাত তুলে যথেষ্ট, আর উপরে কান বরাবর কানের উপরি ভাগ অথবা কান বরাবর উত্তোলন করবে, ঠিক আছে? তারপর কানের লতি স্পর্শ করবে না, অনেকে দেখবেন কান মলে কিভাবে এইভাবে কান মলে বা এইভাবে কানটাকে ঠেকায়, কিন্তু এটা ঠিক না, এইভাবে কানে হাত দেওয়া ঠিক না, হাত তোলা ঠিক আছে। বাস চাদর পরে থাকবে, চাদরের ভিতর থেকে হাত দুটি বের করে হাত তুলবে, রফায়াত করবে, চাদর তারা মুখ ঢেকে রাখবে না, নামাজ পড়া শীতের সময় দেখবেন অনেকে চাদর দিয়ে মুখ ঢেকে রাখে, কবদার চাদর দিয়ে মুখ ঢেকে রাখবে না, চাদরের দুই প্রান্ত দুই কাঁধের উপর ঝুলিয়ে রাখবে না, বরং কাঁধে জড়িয়ে রাখবে, ঠিক আছে? তারপর ডান হাতকে বাম হাতের উপর রেখে বুকের উপর স্থাপন করবে, কি বললাম বুকের উপর, এটাই হচ্ছে সহি হাদিস, নামের নিচের হাদিস সহি না জয়ীফ, এই জন্য সহি হাদিস প্রথমেই বললাম যে সহি হাদিস ভিত্তিক নামাজ দেখাবো, আর সেটা হচ্ছে কি হাত কোথায় রাখতে হবে বুকের উপরে, বাজে থাকলো কখনো বা বাম হাতে চেটর পিঠের উপর বা কবজির উপর অথবা প্রকোষ্ঠের কোনে হচ্ছে কবজি পর্যন্ত হাতের উপর ডান হাত ধারণ করে রাখবে, আর কখনো বা ডান হাতের আঙুল দিয়ে বাম হাতকে ধারণ করবে। দেখেন দু রকম নিয়ম, ধারণ করেন ধরন ধরেন হাতটাকে প্রথমে ধরার, হাতটাকে প্রথমে এইভাবে হাতটাকে ধরেন, হাতটাকে বাম হাতটাকে ধরেন, আঙুল দুটোকে নামান, হ্যাঁ ঠিক আছে, ধরা হলো এটা। আর দ্বিতীয় নিয়ম হলো এইটা, একবারে আঙুলগুলোকে তুলনা করে এইভাবে নিয়ে বুকের উপরে, এভাবে তার বুকের উপর ছাড়া রাখাই যাবে, এইভাবে করলে তো নামের নিচে রাখাই যাবে, এটা বোখারি শরীফের হাদিস, বোখারি শরীফের হাদিস হলো যে ডান হাতের ললাকে বাম হাতের ললা যে নলি আর এর উপরে রাখবে, এইভাবে রাখলে পরে আপনার সঠিকভাবে হাত বাঁধা হবে। নামাজের দৃষ্টিপাতের স্থান, নামাজে যখন আপনি দাঁড়াবেন চোখ দুটো কোথায় থাকবে? বন্ধ থাকবে, চোখ বন্ধ করে রাখা মানে খুলে রাখা ভালো, খুলে রাখা শূন্য, অবশ্যই যারা কেরাত করতে করতে ভুলে যায়, সামনে এমন জিনিস আছে যে মজুরি দিকে চলে যায়, তাহলে সালাতের কথা, কিন্তু সুন্নাত হলো চোখ দুটো খোলা থাকবে। কোথায় দৃষ্টি? সিজদার জায়গায়, যে জায়গায় কপালটা পড়বে সিজদা করবেন সেই জায়গাতে নজরটা থাকবে সব সময়, খালি এক সময়ে নজরটা অন্য অন্য জায়গায় থাকবে, কোন সময় পরে বলবো, তাশাহুদের সময় নজরটা অন্য আঙুলের ব্যাপারে থাকবে সেটা পরে বলছি। ব্যাস আকাশের দিকে বা উপর দিকে কখনোই মুখ বা দৃষ্টি করবে না, আশেপাশে কোন দিকে চোখ টানা করেও তাকাবে না, এভাবে চোখ টানা করে এভাবে তাকায় অনেকে, এভাবে তাকাবে না, মনে মনে এই ধারণা করবে যে সে যেন আল্লাহকে দেখছে, মনে মনে ধারণা করবে সে যেন আল্লাহ, সত্যি করে আল্লাহকে দেখছে না, সত্যি করে আল্লাহকে দেখলে তো মুশকিল হয়ে যাবে তাই না, সত্যি করে আল্লাহকে দেখছে না, সে যেন আল্লাহকে দেখছে, আর যদি এটা মনে না করতে পারে তাহলে মনে করবে যে আল্লাহ অবশ্যই তাকে দেখছেন, যে আপনি নামাজে দাঁড়িয়ে তার জন্য নামাজ কার জন্য, সেই মহান বাদশার সামনে আপনি দাঁড়িয়েছেন আদেব তার জন্য নামাজ, তো কোন রূপ আকার মনে কল্পনা করবে না, আল্লাহ কোন আকার কল্পনা করবে না। তারপরে ইস্তেফতার দোয়া করবেন, ইস্তেফতার দোয়া হাদিসে দু রকম বা বহু রকম এসেছে, তার মধ্যে প্রসিদ্ধ দোয়া হচ্ছে দু রকম, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আর সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এই হচ্ছে একটা দোয়া, এটা ছোট দোয়া, তার মানে তোমার প্রশংসার সাথে তোমার পবিত্রতা বর্ণনা করি হে আল্লাহ, তোমার নাম অতি বরকতময়, তোমার মাহাত্ম অতি উচ্চ এবং তুমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই, এটা করলে যথেষ্ট। আর যদি লম্বা পড়তে চান তাহলে প্রথম মোনাজাত শুরু হবে এই দোয়া দিয়ে, নামাজ হচ্ছে মোনাজাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুসাল্লি ইউনাজি রাব্বা, মুসল্লি যখন নামাজি যখন নামাজে দাঁড়া তখন সে রবের সঙ্গে মোনাজাত করে, এই হচ্ছে আসল মোনাজাত, মোনাজাত দাঁড়িয়ে গেছেন পড়বেন কি, হয় ওটা পড়লেন ওটা হচ্ছে সানা, সানা মানে আল্লাহর প্রশংসা করলেন, কিন্তু যদি চান তো আপনি প্রথম মোনাজাত শুরু করুন, দোয়া করুন আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা আস-সাবুল আবিয়াদু মিনাদ দানাস, আল্লাহুম্মা ইগসিল খাতায়ায়া বিল মাই ওয়া সালবি ওয়াল বারাদ, এই দোয়া করে তারপরে শয়তানের কাছ থেকে পানা চান, দোয়াটা মানে কি আল্লাহ হে আল্লাহ তুমি আমার মাঝে ও আমার গুনাহসমূহের মাঝে এতটা দূরত্ব রাখো যেমন তুমি পূর্ব ও পশ্চিমের মাঝে দূরত্ব রেখেছো, তোমার গুনাহর কাছে যেন না যায়। হে আল্লাহ তুমি আমাকে গুনাহসমূহ থেকে পরিষ্কার করে দাও যেমন সাদা কাপড় ময়লা থেকে পরিষ্কার করা হয়। হে আল্লাহ তুমি আমার গুনাহসমূহকে পানি বরফ ও কর্কি দ্বারা ধৌত করে দাও, ধুয়ে দাও। তারপরে শয়তান থেকে পানাহ চাইবেন কি বলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা কি জন্য, যেহেতু আপনি এবারে কোরআন পাঠ করবেন, এটা জরুরি। কিম্বা লম্বা দোয়া আছে, আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামযিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। অর্থাৎ আমি সর্বশ্রোতা সর্বজ্ঞাতা আল্লাহর নিকট বিতাড়িত শয়তান থেকে, তার প্ররোচনা থেকে, কারণ নামাজ পড়ছে না, নামাজে শয়তান কি দেয়, প্ররোচনা দেয়, ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, নামাজে দাঁড়িয়ে আছে নানা রকম প্ররোচনা আসবে, এই প্ররোচনা থেকে আপনি পানাহ চাইবেন। আর তার ফুৎকার থেকে, শয়তানের ফুৎকার মানে শয়তান নামাজে এসে নামাজির এমন জায়গায় ফুঁক দেয় সে মনে করে নাকি যেমন হাওয়া খারিজ হয়ে গেল, তার মানে পাস হয়ে গেল আর কি, শয়তান এরকম শয়তানি করে এসে। তখন মুসল্লিকে শুরুতেই প্রথমেই আল্লাহর কাছে পানাহ চেয়ে নিতে হয় যে আল্লাহ যেন শয়তান আমার এরকম প্ররোচনা ফুৎকার না দিতে পারে। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি অতি করুণাময় পরম দয়ালু আল্লাহর নাম নিয়ে আরম্ভ করছি। কি আরম্ভ করছেন, সূরা ফাতিহা। সূরা ফাতিহা প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে ইমাম হোক চাহে মুক্তাদি সবারই জন্য জরুরি। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, অসম্পূর্ণ। এই জন্য সূরা ফাতিহা আপনাকে পড়তেই হবে। আপনি সূরা ফাতিহা শুরু করবেন অত্যন্ত একাগ্রতার সাথে, অর্থের প্রতি মনোনিবেশ করে যে জিনিস আপনি পড়ছেন, নামাজের রূপ হারাতে হবে। তো নামাজ পড়লেই তো নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়া নামাজ কায়েম করা কি এক জিনিস না, নামাজ কায়েম করতে হবে। না আল্লাহ বলছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। কিভাবে নামাজ কায়েম করবেন, নামাজের রূহ প্রতিষ্ঠা করে, জান প্রতিষ্ঠা করে, প্রাণ প্রতিষ্ঠা কিভাবে করবেন, যতক্ষণ না আপনি না জেনেছেন যে নামাজে কি পড়ছেন, নামাজে কি বলছেন, ততক্ষণ নামাজে প্রাণ প্রতিষ্ঠা হবে না। আদের একাগ্রতার সাথে, অর্থের প্রতি মনোনিবেশ করে, প্রাঞ্জলতার সাথে একটি একটি করে প্রত্যেক আয়াত শেষে থেমে মিষ্টি সুরে সূরা ফাতিহা পাঠ করবেন। এবার যারা কোরআন পড়তে জানে না তারা এসব কি মানতে পারে, কোন রকম করে বাবা তাই সারা হলি করবে, কিন্তু শিখতে হবে। আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বললেন, তারপরে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين কি বললেন, সমস্ত প্রশংসা সারা জাহানের প্রতিপালক আল্লাহর জন্য যিনি অনন্ত করুণাময় পরম দয়ালু, যিনি বিচার দিনের মালিক। আমরা কেবল তোমারই ইবাদত করি, আমরা সূরা ফাতিহা কি বলি, আমরা কেবল